Book 2 69 69 يحتاج يريد প্রয়োজন চাওয়া প্রয়োজন চাওয়া أحتاج لسرير আমার একটা বিছানার প্রয়োজন আমার একটা বিছানার প্রয়োজন أريد أن أنام আমি ঘুমোতে চাই আমি ঘুমোতে চাই هل يوجد هنا سرير এখানে কোনো বিছানা আছে এখানে কোনো বিছানা আছে احتاج الى مصباح আমার একটা বাতির প্রয়োজন আমার একটা বাতির প্রয়োজন اريد ان اقرا আমি পড়তে চাই আমি পড়তে চাই هل يوجد هنا مصباح এখানে কোনো আলো আছে এখানে কোনো আলো আছে احتاج الى تليفون আমার একটা টেলিফোনের প্রয়োজন আমার একটা টেলিফোনের প্রয়োজন اريد ان اتصل بالتليفون আমি একটা ফোন করতে চাই আমি একটা ফোন করতে চাই هل يوجد هنا تليفون এখানে কি কোনো টেলিফোন আছে এখানে কি কোনো টেলিফোন আছে احتاج لكاميرا আমার একটা ক্যামেরার প্রয়োজন আমার একটা ক্যামেরার প্রয়োজন اريد ان اصور আমি ছবি তুলতে চাই আমি ছবি তুলতে চাই هل توجد هنا كاميرا এখানে কি ক্যামেরা আছে এখানে কি ক্যামেরা আছে احتاج لكمبيوتر আমার একটা কম্পিউটারের প্রয়োজন আমার একটা কম্পিউটারের প্রয়োজন اريد ان ارسل ايميل আমি একটা ইমেইল পাঠাতে চাই আমি একটা ইমেইল পাঠাতে চাই هل يوجد هنا كمبيوتر এখানে কি একটা কম্পিউটার আছে এখানে কি একটা কম্পিউটার আছে احتاج لقلم حبر جاف আমার একটা কলমের প্রয়োজন আমার একটা কলমের প্রয়োজন اريد ان اكتب شيئا আমি কিছু লিখতে চাই আমি কিছু লিখতে চাই هل يوجد هنا ورقه وقلم حبر جاف এখানে কি কাগজ কলম আছে এখানে কি কাগজ কলম আছে